আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। তাই শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। এক আল্লাহর কাছে ছাড়া কাফেলা কারো কাছে নত হয় না, হতে পারে না। জেল জুলুমের নির্যাতনে কাফেলার পথ চলা থেমে থাকে না, কখনো রবে না। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। সম্মুখে যত বাধাই আসুক সব মারিয়ে যাবে এই কাফেলা, শহীদের এই মিছিলে শক্তি দেবে আল্লাহ তাআলা। সম্মুখে যত বাধাই আসুক সব মারিয়ে যাবে এই কাফেলা, শহীদের এই মিছিলে শক্তি দেবে আল্লাহ তাআলা। আরশের শক্তি বুকে নেই কোনো ভয় কোনো দিকে, আরশের শক্তি বুকে নেই কোনো ভয় কোনো দিকে, হেরার পথে তাই এগিয়ে চলো। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। তাই শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। এক আল্লাহর কাছে ছাড়া কাফেলা কারো কাছে নত হয় না, হতে পারে না। জেল জুলুমের নির্যাতনে কাফেলার পথ চলা থেমে থাকে না, কখনো রবে না। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। ওই দেখো অমানি সারাতে সুবহে সাদিক এসে ডেকে গেল, আধারের এই রাত্রিতে আসবে সকাল আসবে আলো। ওই দেখো অমানি সারাতে সুবহে সাদিক এসে ডেকে গেল, আধারের এই রাত্রিতে আসবে সকাল আসবে আলো। হতাশার চাদর খুলে দীপ্ত পায়ে তাই দলে দলে, হতাশার চাদর খুলে দীপ্ত পায়ে তাই দলে দলে, মুক্তির মঞ্জিলে এগিয়ে চলো। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার, মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার। তাই শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। শপথের সঙ্গীরা এগিয়ে চলো, হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো। এক আল্লাহর কাছে ছাড়া কাফেলা কারো কাছে নত হয় না, হতে পারে না। জেল জুলুমের নির্যাতনে কাফেলার পথ চলা থেমে থাকে না, কখনো রবে না।